السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام و دیگر مصلیان عظام، اللہ سبحانہ و تعالی مہان دربارے لاکھ شکریہ جاپن کرچی যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার থেকে আলোচনা শুরু করেছিলাম আল্লাহর পরিচয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে কি তার পরিচয়, এ বিষয়গুলো নিয়ে আমরা গত সপ্তাহের থেকে আলোচনা শুরু করেছিলাম। এটাকে আরবিতে বললে বলা যায় মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফাত। এই মারিফাতের নামে আমাদের সমাজে অনেক গন্ডামি, অনেক গোমরাহি চলছে। অনেকে শরিয়াত এবং মারিফাতকে আলাদা করে ফেলেছে। একদল লোক যাদের মধ্যে শরিয়াতের কোনো আমল নেই, শরিয়াতের কোনো পাবন্দি নেই, এরা নিজেদেরকে মারেফাতের নামে একটা আলাদা ধর্ম হিসেবে তারা কাজ করে। মূলত মারেফাত কি জিনিস? মারেফাত মানেই হচ্ছে আল্লাহর পরিচয়। শরিয়াত এবং মারেফাতকে যারা আলাদা করে, মূলত তারা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত ইসলামের অনুসরণ করে না, তাদের ধর্ম ভিন্ন। যদিও নাম দেয় তারা মুসলিম, মূলত তারা মুসলিমের কেউ না, ইসলামের কেউ না। এই জন্য এই বিষয়টা একদিকে যেমন আমাদের জানা প্রয়োজন ওদের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, অপরদিকে প্রয়োজন যে একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে যদি চিনে তাহলেই তার ইবাদত করবে। আমরা সেজন্য গত সপ্তাহের থেকে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই সৃষ্টির প্রত্যেকটা জিনিস সাক্ষ্য বহন করে। সেই ধারাবাহিকতায় আমরা প্রাণী জগৎ এরকম ভাবে স্থল জগৎ, সমুদ্র জগৎ, পানি জগৎ ইত্যাদি ভাগ করেছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা পেশ করছিলাম মৌমাছি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল, নাহাল মানেই হচ্ছে মৌমাছি, এটার উপরে যে বিস্তারিত আলোচনা করেছেন, কারণ মধু হচ্ছে একদিকে মানুষের জন্য অনেক উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। মধুমাছির পেটের থেকে বের হয় সারাবন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, যা বিভিন্ন বর্ণের, ফিহি শিফাউল লিন্নাস, যার মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মধু সম্পর্কে বললেন, তোমরা বাসা নির্মাণ করো, কোথায় করবে, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা প্রমাণ করেছিলাম যে মানুষ যেমন লেখাপড়া করে বিভিন্ন পদে তারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সবগুলোকে তৈরি করেছেন, যদি ওদের কোনো দুনিয়ার ইউনিভার্সিটি কলেজে পড়ার সুযোগ নেই। আজকে আমরা সেই প্রাণী জগত নিয়ে আরো কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা নাহালের 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল আনআম খালাকাহা, আনআম চতুষ্পদ জন্তুকে বলা হয়, ওয়াল আনআম খালাকাহা, আনআম সৃষ্টি করেছেন। আনআম একটা সূরার নাম, চতুষ্পদ জন্তু সূরা আনআম, এর মধ্যে বিভিন্ন প্রাণী সম্পর্কে বিভিন্ন কথা আলোচনা করেছেন, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। ওয়াল আনআম খালাকাহা, তিনি আনআম সৃষ্টি করেছেন, পশুদেরকে সৃষ্টি করেছেন, লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ, সে পশুদের মধ্যে রয়েছে তোমাদের জন্য দিফউন, শীতের দিনে শীতের থেকে বাঁচার জন্য গরম বস্ত্র তৈরি করার মাধ্যম, উটের পশম, ভেড়ার পশম, দুম্বর পশম, ছাগলের পশম, এই সব দিয়ে কত সুন্দর করে পোশাক তৈরি করা হয়। এই দামি দামি যে কম্বলগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? ভেড়ার পশম দিয়ে, দুম্বার পশম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম ফিহা দিফউন, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য গরম অর্জন করার ব্যবস্থা, অমানাফিউ, এছাড়া আরো অনেক উপকার, অমিনহা তাকুলুন, আবার এদের থেকে কিছু তোমরা ভক্ষণ করো, কিছু খাও। এর আরো বিস্তারিত সামনে আছে কি কি ফায়দা, অমানাফিউ, এখানে বললেন অনেক ফায়দা আছে তোমাদের জন্য এই পশুর মধ্যে, সে পশুগুলোর ফায়দা কি? কোরআনের আরাক আয়াতে তারা বলছেন, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, তোমরা এই পশুদের মাধ্যমে তোমাদের বোঝাগুলো, যেগুলো এক শহর থেকে আর এক শহরে নেওয়া তোমাদের জন্য খুবই কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, সেইগুলো তোমরা এই পশুদের মাধ্যমে এক শহর থেকে আর এক শহরে নিয়ে যাও। আগের তো এগুলোই ছিল বাহন, বর্তমান এত আধুনিকতার যুগেও ঘোড়া দিয়ে যুদ্ধের কাজ এখনো না হচ্ছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাথে ওয়ালা আদিয়াত দাবহা, আদিয়াত ওই সমস্ত ঘোড়া যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আল মুরিয়াত দাবহা, অতঃপর এত জোরে দৌড় দেয় যে তার পায়ের খুরের আঘাতে আগুন বের হয়ে যায়, আল মুরিয়াত দাবহা, আল মুগীরাতি সুবহা, সকালবেলায় গিয়ে আক্রমণ করে। তাফসীরে লেখে যে একটা ঘোড়া তার মালিক শুধু তাকে লালন পালন করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে একটা ঘোড়াকে দিয়ে তোমরা শিক্ষা নাও। এই ঘোড়াটাকে মানুষ সৃষ্টি করে না, কিন্তু ঘোড়াকে খাওয়ায়, লালন পালন করে, এই জন্য ঘোড়া তার এত অনুগত হয়। আল্লাহ তারা বলছেন, আকার নাবিহি নাতা ফাওয়াসাত নাবিহি জামা জামান, শত্রু সেনাদের ভিতরে ঢুকে যায়, তার নিজেরও মৃত্যুর ভয় আছে, কারণ এই জানের মায়া সব প্রাণীরই আছে। আপনি একটা গরুকে লাঠি দিয়ে আঘাত করেন না, দৌড় দেয়, লাঠি দেখান খালি সে দৌড় দেয়, সে বুঝে যে এই লাঠি দিয়ে আমাকে পিটানো হবে, লাঠি দেখলেই দৌড় দেয়। অথচ গরু মানুষ কি হয়, একটা লোক বোকা হলে বলে যে তুই তো গরু, এই গরুর এক পর্যন্ত বুদ্ধি আছে যে এই লাঠি দিয়ে তার উপর পিটানো হবে। একটা ঘোড়ার এই ভয় আছে, তার উপরে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, সেও মরতে পারে। আল্লাহ তারা বলছেন, ফাওয়াসাত নাবিহি জামাহা, এই ঘোড়া নিজের জানের মায়া ত্যাগ করে মনিবের হুকুম পালন করতে গিয়ে সে শত্রু সেনার মধ্যে ঢুকে পড়ে, ফাওয়াসাত নাবিহি জামাহা। এরপর আল্লাহ তারা বলছেন, ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তারা এখান দিয়ে আরেক দিক চলে গেলেন মানুষকে বোঝানোর জন্য। এখানে আমরা দেখলাম যেটা ঘোড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝালেন। কোরআনে আরেক জায়গায় বলা আছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কি লক্ষ্য করে না উটের দিকে? একটা রাখাল, সেও কি করে আল্লাহকে চিনবে? কোরআন তার জন্য কত সহজ করে বয়ান করছে। রাখালের সামনে কি থাকে? পাহাড় থাকে, ওই দেশের রাখালের জন্য পাহাড় থাকে, উপরে থাকে আকাশ থাকে, আর থাকে তার সামনে উট। আল্লাহ তারা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করছে না উটগুলোর দিকে? উট কাইফা খুলিকাত, কি করে ওদেরকে সৃষ্টি করা হয়েছে? পাহাড়ে চলার জন্য যা প্রয়োজন তা আছে। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তির হারানো বকরি পাওয়া যায় তাহলে ওটাকে আমরা তুলে নিব কি? হারানো জিনিস যদি পাওয়া যায়, এটা আপনি নিজেকে আগে পরীক্ষা করবেন। প্রথমে যদি নিজের উপর আস্থা থাকে যে হ্যাঁ আমি এটা উঠালে পরে মালিককে তাড়াশ করব, আমি যদি না উঠাই তাহলে এই সমাজের লোক যেরকম কেউ পেয়ে নিয়ে যাবে, আসল মালিক আর পাবে না, এরকম যদি অবস্থা হয় তাহলে সেখানে উঠানো ওয়াজিব। আপনি আগে হেফাজত করেন। একটা মোবাইল পাওয়া গেল, আপনার আস্থা আছে নিজের উপরে যে আমি পাইলে কমপক্ষে একজন মালিককে তাড়াশ করব, কে এটা হারালো, কিন্তু অন্য একজন যদি পায় তাহলে তাড়াশ করবে না, নিয়ে যাবে। যদি আপনার এরকম আশঙ্কা থাকে তো সেক্ষেত্রে হারানো জিনিসকে তুলে নিয়ে প্রথমে হেফাজত করা ওয়াজিব, এরপরে মালিক তালাশ করতে হবে। তো মালিক তালাশ করার পরে যদি না পাওয়া যায় তাহলে কি করবে? সেক্ষেত্রে ছোটখাটো জিনিস হলে নিজে ব্যবহার করতে পারে, বড় জিনিস হলে এটাকে প্রচার করতে হবে। তো সেগুলো আছে হাদিসে। ওই এক প্রসঙ্গে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হারানো বকরি যদি পাওয়া যায়? তো বকরি ও সময় আরবের কাছে তুচ্ছ মাল, ছোট মাল, বলে যে তুমি নিয়ে নাও, এটা হয়তো তুমি নিবে নতুবা তোমার অন্য কোন ভাই তুলে নিবে, আর নইলে নেকড়েবাগ নিয়ে নেবে। হাজা লাকা আউলি আকিকা আউলি দিব, হয়তো এটা তুমি নিবে নতুবা অন্য কোনো ব্যক্তি উঠে নিবে, অথবা বাঘে এসে নিয়ে যাবে, এটা মানে হচ্ছে না তুমি নিতে পারো। এরপরে একজনে জিজ্ঞেস করলো, ফাতা আল্লাহ তুল ইবিল, হারানো উট যদি পাওয়া যায়? আল্লাহর উপর রাগ করলেন, মা লাহওয়ালাক, হারানো উটের সাথে তোমার সম্পর্ক কি? উট যদি হারানো যায় তোমার ধরার দরকার নাই। মা হা হেজাউহা, উটের সঙ্গে তার পায়ে জুতো আছে, তার মানে হচ্ছে উটের পাও আপনার গরু ছাগলের পায়ের মতো না, পাহাড়ে চলার জন্য যে উপযুক্ত যা দরকার সেরকমই আছে। এই জন্য বলছেন তার পায়ে মুজো পড়া আছে, জুতো পড়া আছে, আল্লাহর কুদরতি জুতা। ওছে কাউহা, সে চলতে থাকবে, পানির পিপাসা এসে যাবে, পানির মশক তার ভিতরে আছে, পানির মশক তার ভিতরে আছে, সে যখন পানি একবারে পান করে এক তো খায় নিজে, এরপরে ভিতরে টাঙ্কি ভরে, এরপরে চলতে থাকে এক সপ্তাহ 15 দিন পর্যন্ত, উঠ চলতে পারে যেন পানি তার আর নিতে হয় না, ভিতরে পানি আছে ওখানে ধাক্কা মারে গলা ভিজে যায়। এরপরে মরুভূমিতে চলতে হবে, চলতে গিয়ে আপনার বসতে হবে, উটের পিঠের যে উঁচু জায়গাটা নরম জায়গা, কোন উটের তিনটেও হয়, মাঝখানে একটা বসার জন্য, একটা হেলান দেওয়া যাবে ধরার জন্য, 7টা পর্যন্ত দেখা গেছে তার হবে। আল্লাহ তারা সেজন্য বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটগুলোর দিকে লক্ষ্য করছে না? কাইফা খুলিকাত, কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? খালি এ পর্যন্ত না, আরবে আমাদের দেশে যেমন ঝড় বৃষ্টি হয়, আরো যখন বালুর বৃষ্টি হয়, বালুর ঝড় হয়, এ সময় কি করবে? এ সময় উটগুলো ওর নাকের উপরে আবার দুইটা পর্দা আছে, দুইটা লাঠি মেরে বালু ফাঁকা করে ভিতরে মাথা ঢুকিয়ে দেয়, এরপরে শুয়ে থাকে। ঝড় তুফান যাই হোক তার কোনো অসুবিধা নেই, ঝড় তুফান শেষ আবার সে নাকের পর্দাটা খুলে ফেলে, তার নাক ঠিক আছে, তার নাকে একটা ধুলো বলে যায় নাই। আল্লাহ তারা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটগুলোর দিকে লক্ষ্য করে না যে আল্লাহ তারা কিভাবে উটগুলোকে সৃষ্টি করেছেন? উট, এবারে রাখালের সামনে উটের পরে কি আছে? পাহাড়। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, সে পাহাড়গুলোর দিকে লক্ষ্য করছে না, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থাপিত করলেন? কোরআনে পাহাড় সম্পর্কে কত আয়াত আছে আমি ইনশাআল্লাহ স্বতন্ত্র আলোচনা করব এর উপরে, পাহাড়ের উপরে, কারণ একটা দুইটা আয়াত না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কেন সৃষ্টি করলেন, পাহাড়ের কি কি উপকারিতা আছে, কোরআনের একাধিক আয়াত, একটা দুটো অনেকগুলো আয়াত আছে, সেজন্য আমি চিন্তা করেছি যে পাহাড় নিয়ে একদিন স্বতন্ত্র আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, পানির উপরে খেলাধুলা করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন ব্রেক মারার জন্য, পাহাড় গুলোকে সৃষ্টি করেছেন ব্রেক আকারে, যাতে জমিন আনতা মিদা বিকুম, তোমাদেরকে নিয়ে জমিন হেলাদুলা করতে না পারে, ভূমিকম্পের জন্য ধ্বংস না হয়। এর পরেও যে ভূমিকম্প হচ্ছে, মানুষ পাহাড় কাটে ভূমিকম্প হবে না? হবেই তো। আল্লাহ রাব্বুল আলামিন তো একটা নিজাম সৃষ্টি করেছেন, এখন পাহাড় কেটে যখন মানুষ তার ভারসাম্য হারাচ্ছে, ভূমিকম্প শুরু হচ্ছে। আরো অনেকগুলো কারণ আছে, আল্লাহর যে সৃষ্টি ওই নিজামের ভিতরে হাত দিলে উল্টো পাল্টা হবেই। যা সে আলোচনা আমি আজকে করছি না, আমি প্রাণী নিয়ে আলোচনা করছি। যেহেতু আয়াতের মধ্যে কাজের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি, পাহাড় গুলোর দিকে রক্ষা করছে না, যে পাহাড় গুলোকে আল্লাহ তাআলা কিভাবে স্থাপিত করেছেন, এরপরে তাকে আমি কোথা আকাশের দিকে, আকাশের দিকে তাকায় না, কিভাবে আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আকাশ নিয়ে আমি স্বতন্ত্র আলোচনা করবো ইনশাআল্লাহ এই ধারাবাহিকতার মধ্যে আসবে। জমিনের দিকে লক্ষ্য করছে না, জমিন কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা এখানে আলোচনা করলেন। এই জন্য বলছেন, তোমরা বিভিন্ন ত্রাণের মাধ্যমে বোঝা বহন করো, একটা ফাটা বোঝা বহন করা, এইটাকে কত হয় উটের দ্বারা মরুভূমিতে এই ব্যবস্থা করা হয়, পাহাড়ের মধ্য থেকে মাল বের করা হয়, যেই সব রাস্তায় কোন গাড়ি এই আধুনিক যুগেও চলতে পারে সেখানে আল্লাহর দেওয়া গাড়ি চলতে পারে, গাধা উট। বর্তমানে বাংলাদেশ সোজান না, যারা কাঠ চুরি করে হাতির মাধ্যমে, তারা ওই পাহাড়ের থেকে কাঠ নামায় বা চুরি করা ছাড়াও যারা করে তারা হাতি দিয়েই করে। কি বিশাল হাতি, মানুষ যা বলে সেই কাছে শুনতে পারত, তার পিঠে বোঝা বহন করে দেয়, বোঝা চাপাই দেয়, সে নিয়ে চলে আসে। এটা আল্লাহ তারা বলছেন, তোমার সর্বাত্মক চেষ্টা করো, যেখানে তোমার মাল পৌঁছানো সম্ভব ছিল না বা যেখান থেকে বহন করা সম্ভব ছিল না, আল্লাহ তারা তোমাদের জন্য কিছু পশু তৈরি করে দিয়েছেন যার মাধ্যমে তোমরা এই কাজগুলো করছো। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, তোমাদের রব বড়ই দয়ালু এবং বড়ই করুণাময়। এবার আরো একটু বিস্তারিত করে আরাকায় আছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা, ওয়াল খাইলা ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, ওয়াল হামিরা গাধা। খচ্চর মানে হচ্ছে গাধা এবং ঘোড়া এইটার সংমিশ্রণে যেটা হয় তার নাম হচ্ছে খচ্চর। ওয়াল আতা ওয়াল খাইলা ওয়াল বিগালা, ঘোড়া গাধা খচ্চর, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? লিতারকাবুহা, যাতে এর পিঠে তোমরা সওয়ার হতে পারো। আগের যুগে এগুলো তো বাহন ছিল, লিতারকাবুহা ওয়া যিনাতান, এবং এটা সৌন্দর্য আছে ভিতরে, এক এক প্রাণী এক একটা সৌন্দর্য বহন করে। ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, এবং তিনি আরো এমন কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। মুফাসসিরিনে কেরাম লেখেন যে কেয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মেধা দিবেন, মানুষ নিজেরা তৈরি করবে, এই আয়াতের মধ্যে সেদিকে ইঙ্গিত দেওয়া আছে। কারণ আজ থেকে 100 বছর আগের লোকদের যদি বলা হয় মোবাইল সম্পর্কে বলা হচ্ছে, বুঝতে গেছি, পুরো দুনিয়ার খবর এক জায়গাতে আর যায় বলা যাবে, কথা বলা যাবে, অথচ কোনো তারের যোগাযোগ নাই। এটা আগের যুগের মানুষকে বললে পাগল বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এটা ইঙ্গিত করলেন, ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, তিনি এমন কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। ওই সময় মানুষকে জানানো সম্ভব ছিল না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো আলোচনা করছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছেন, পানি সমস্ত সৃষ্টির উৎস পানি, এটা নিয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করবেন ইনশাআল্লাহ এই পানি নিয়েও। তো আজকে একটা আয়াত আছে যেখানে আনজালা মিনাস সামাঈ মাআন, আসমান থেকে পানি বর্ষণ করেন, লাকুম মিনহু শারাবুন, যার থেকে তোমরা পান করো। পানি আকাশের পানি থেকে সরাসরি পান করা হয়, আবার এই পানি মাটিতে মিশে গিয়ে পানি জমা থাকে, ওখান থেকে মানুষ বিভিন্ন উপায়ে বের করে পানি পান করে। অমিনহু সাজারুন তুসিমুন, এর মাধ্যমে তোমরা তোমাদের বাগানে সেচ দান করো, গাছ তোমাদের উপকারী, এগুলো তোমরা এর মাধ্যমে কাজগুলো করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তিনি আল্লাহ, আল্লাহর পরিচয়, তিনি আল্লাহ যিনি তোমাদের অধীনস্থ করে দিয়েছেন সমুদ্রকে, নদী খাল বিল এরকম ভাবে সমুদ্র সাগর মহাসাগর এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তোমাদের জন্য। কি পাওয়া যায় সেখানে? লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তোমরা তার থেকে তাজা গোস্ত খাও। এখানে মাছকে আল্লাহ রাব্বুল আলামিন গোস্ত বলেছেন, লাহমান তারিয়ান তাজা গোস্ত তোমরা খাও। কি সুন্দর রূপালী ইলিশ, অগক ইলিশ, পদ্মার ইলিশ, আবার কত সাগরের ইলিশ, এক এক রকম এক একটা স্বাদ। লাহমান তারিয়ান তোমরা তাজা গোস্ত খাও। কি ধরনের, কত প্রকারের মাছ, এগুলো যদি আলোচনা করা হয়, একের চেয়ে এক এক বড়, আবার এক একটা মধ্যে এক একটা কুদরত আছে। তিমি মাছ সম্পর্কে লেখে যে তিমি মাছের পিঠে ঢাকনা আছে, ওর যখন প্রয়োজন হয় পানির ভিতরে যাওয়ার জন্য ডানাটা বের করে দেয়, আস্তে গড়গড় করে পানি ভিতরে ঢুকে একেবারে সাগরের নিচে চলে যায়। আবার যখন তার উপরে উঠতে হবে, তার ওখানে ডানাটা খুলে বাতাস, সে ওখানে পাম্প দেয়, বাতাস দেয়, বাতাস দিলে পরে তার পানিগুলো বের হতে থাকে। এই ঝর্ণা ফোয়ারার পানি যেরকম উপরে উঠে অনেক দূর থেকে সেরকম দেখা যায়। মানুষ এই তিমি মাছের উপরে গবেষণা করেই তৈরি করেছে সাবমেরিন, যুদ্ধ জাহাজ পানির ভিতরে চলে, আবার যখন প্রয়োজনে ভাসবে, আবার যখন নিচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী সাখারাল বাহরা, যিনি তোমাদের জন্য সমুদ্রকে, সাগরকে, সাগর মহাসাগর নদী নালাকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে তোমরা এর থেকে তাজা মাছ খেতে পারো, তাজা গোস্ত খেতে পারো, ওয়াতাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং তোমরা এর ভিতর থেকে হেলিয়াতান অলংকার বের করো, স্বর্ণ রৌপ্য দামি পাথর প্রবল লুলু মারজান, এই দামি পাথরগুলো তোমরা বের করো এই সাগর থেকে, মাটি থেকে, সাগরের থেকে। তালবাসুনাহা, যেগুলো তোমরা পরিধান করো। এরপরে আর কি ফায়দা আছে? ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহি লিতাবতাগু মিন ফাযলিহি ওয়ালআল্লাকুম তাশকুরুন, আর তোমরা দেখবে নৌকাগুলো, জাহাজগুলো, মাওয়াখিরা ফীহি, জাহাজগুলো পানি বিদীর্ণ করে চিরে তার মধ্যে চলে। সাগরে এক একটা জাহাজ কত বড়, একটা লোহা ভাসালে ভাসে না, কিন্তু কত টন কে টন এক একটা জাহাজ তৈরি হয় লোহা দিয়ে, সেই সাগরের ভিতরে লোহা জাহাজগুলো ঘুরতে থাকে, চলতে থাকে। আল্লাহ তারা বলছেন পানি চিরে তারা চলতে থাকে। বলে তাবতাগু মিন ফাযলিহি, এর মাধ্যমে তোমরা তোমাদের রিজিক তালাশ করো। এক দেশ থেকে আরেক দেশে গম নিয়ে যায়, চাল নিয়ে যায়, আবার ওখান থেকে আরেকটা নিয়ে এরা চলে যায়। আল্লাহ বলছেন বলে তাবতাগু মিন ফাযলিহি ওয়ালআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর এই নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। আমি আলোচনা করেছিলাম আজকে শুধু প্রাণীদেরকে নিয়ে। আরো এক আয়াত সূরা আল মুমিনুনের 21 নম্বর আয়াত, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য পশুদের মধ্যে রয়েছে ইবরাতান, বিজ্ঞান শিক্ষা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামান তামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তোমাদেরকে এর পেটের থেকে যে একটা বস্তু বেরা তা দিয়ে তোমাদেরকে আমি তৃপ্তি দান করি। কি? দুধ, যা বের হয় কোথেকে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখান থেকে। এটা কি বললেন? তার মানে হচ্ছে এরা ঘাস খায় বা যে কোনো খাদ্য খায়, তার একটা অংশ হয় গোবর, আর একটা অংশ হয় কি রক্ত, আর একটা অংশ থেকে হয় দুধ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে করে করে সেটা বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। এইখানে কোনো দুধের ফ্যাক্টরি নাই, কোনো ফ্যাক্টরি আছে নাকি? মানুষ কাটলে পাওয়া যাবে? মহিলাদেরকে কাটলে একটা দুধের ফ্যাক্টরি পাওয়া যাবে? কোনো প্রাণীকে কাটলে পাওয়া যাবে? আল্লাহ তারা বলছেন যে এইখানে যেখান থেকে কিছু অংশ গোবর হচ্ছে, কিছু অংশ পায়খানা হচ্ছে, কিছু অংশ পেশাব হচ্ছে, আর তার মাঝখান থেকে একটা অংশ তোমাদের পিওর দুধ বের করা হচ্ছে। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান, পিওর দুধ, একেবারে খালেস, যার মধ্যে পেশাবের গন্ধ আসে না, পায়খানার গন্ধ আসে না, গোবরের গন্ধ আসে না, লাবানান খালেসান সাইবান লিশারিবিন, যা পানকারীদের জন্য তৃপ্তিদায়ক, একদিকে খাবার কাজ করে আর একদিকে পানিরও কাজ করে, একসাথে দুধে এই সব কাজগুলো করে, আবার ঔষধের কাজ করে, পুষ্টির কাজ করে, কত কাজ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পর্যন্তই না, তোমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করেছি, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম, সূরা মায়েদার এক নম্বর আয়াত আছে, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে খাওয়ার হার খাওয়া হালাল করা হয়েছে, গবাই করে খায়, গরু খায়, ছাগল খায়, দুম্বা খায়, ভেড়া খায়, মহিষ খায়। আমাদের দেশে এরকম বড় কোনো কোম্পানি নাই, এই গোস্তের কোম্পানি আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, একদিকে গরু ছাগল মহিষ দুম্বা ঢুকেই দিবে, জবাই হবে মেশিনে, তারপরে ওগুলো চামড়া আলাদা করবে মেশিনে, নাড়ি বুড়ি আলাদা করবে মেশিনে, কাটবে মেশিনে, এরপরে আর একদিক দিয়ে প্যাকেট হয়ে বেরোয় চলে আসে। অবশ্যই এই গোস্ত খাওয়া দায়ক হবে কিনা সেটা ভিন্ন বিষয়, কারণ বিসমিল্লাহ না বলে জবাই করে খাওয়া হালাল না, হারাম। এই জন্য মুমিনদের জন্য বিদেশে যারা থাকে তারা জানেন ভালো করে হালাল গোস্তের দোকান, এবং তারা তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য এই চতুষ্পদ জন্তুগুলোকে হালাল করা হয়েছে, খাওয়ার ব্যবস্থাও করা হলো। এরপরে বলছেন, আমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারসা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা তোমাদের রিজিক দান করেছেন, এগুলো খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু খবরদার আল্লাহর দেওয়া এই সমস্ত ছাগল গরু দুম্বা ভেড়া মহিষ উট সব খাইবা, এরপরে আল্লাহর অকৃতজ্ঞ হবে এটা যেন না হয়, ওয়ালে তাবতাগু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তার কথা অনুসরণ করবে না, সে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পশুদের সম্পর্কে আলোচনা করেছেন, সূরায়ে ইয়াসিনের মধ্যে আছে, সূরা ইয়াসিনের 71-72 নম্বর আয়াত আছে, আতা ওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, তারা কি দেখে না আমি তাদের জন্য সৃষ্টি করেছি আনআমান পশুদেরকে, ফাহুম লাহা মালিকুন, এরা এই পশুগুলোর মালিক হয়ে যায়, পশুগুলোকে তারা পরিচালনা করে, এত বড় বড় হাতি যেদিকে নেয় সেদিকে সে চলে, পিঠে একটা বাচ্চা বসাই দেয় তারপর তার কথা শুনে, উট একটা বাচ্চার কথা শুনে, ঘোড়া একটা মানুষের কথা শুনে, আল্লাহ তারা বলছেন ফাহুম লাহা মালিকুন, এরা এর মালিক বনে যায়, ওয়াদাল্লালনাহা লাহুম, আমি তাদের জন্য এই সবগুলোকে অধীনস্থ করে দিয়েছি, তাদের কথা তারা শুনে, দাল্লালনাহালাহুম আমিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, এর কতগুলোকে তারা খায়, কতগুলোকে খালি সওয়ার হয়, ঘোড়ায় সওয়ার হয় খায় না, এরকম পালতু গাদা আছে, গাদা পালন করা এগুলো খাওয়া যায় না, জঙ্গলি গাদা খাওয়া যায়, জঙ্গলের যে গাদা এগুলো খাওয়া যায়, এরকম জঙ্গলের নীল গাই খাওয়া যাবে। এইভাবে আল্লাহ তারা বলছেন ফামিনহা রাকুবুহুম ওয়ামিনহা ইয়াকুলুন, এর কতগুলোর উপর তারা সওয়ার হয় আর কতগুলোকে খায়, ওয়ালাহুম ফিহা মানাফি ওয়া মাশারি, এরপরে বলছেন যে আরো অনেক ফায়দা আছে এবং তাদের অনেক পান করার ব্যবস্থা আছে, আফালা ইয়াশকুরুন, সূরা ইয়াসিনের আয়াত। এরপর তারা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজনা বিহি আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা, সব জিনিসগুলোকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মিন নাবাতিন শাত্তা, উদ্ভিদ বলো গাছ বলো মানুষ বলো যে কোনো প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ বিজ্ঞানীরা যেই বিষয়গুলোকে হাজার হাজার বছর গবেষণা করে তারা আবিষ্কার করেছেন, বুঝতে পেরেছেন, কোরআন সেইগুলোকে এমন এক সময় প্রকাশ করে দিয়েছেন, এই যে এক একটা ফুলের থেকে আর একটা ফুলে গিয়ে পরাগ রেণু যে কি করে পাখি রেখে বিভিন্ন পোকা বা করে, এই যে ভোমর, তারপরে আপনার মৌমাছি, অমুক তমুক, এগুলো বিজ্ঞানীরা অনেক কষ্ট করে করে বের করছে, কোরআন বলছে যে এগুলো তো সফলা আছে, সত্তা এই সবগুলোকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, কারণ এর মাধ্যমে প্রজনন ব্যবস্থা করা হয় এবং তারপরে তার থেকে ফল হয়, ফুলের ব্যবস্থা করা হয়। আল্লাহ তারা বলছেন এই সবগুলো তোমরা খাও, কুলু ওয়ারাহু আনআমাকুম, নিজেরা খাও, ওয়ারাহু আনআমাকুম, তোমাদের পশুদেরকে খাওয়াও, পশু সৃষ্টি করে তার জন্য খাবারের ব্যবস্থাও করেছেন, ইন্না ফি যালিকা লা আয়াতিল লিউলিন নুহা, এই সবগুলোর মধ্যে যারা আকল রাখে, জ্ঞান রাখে, তাদের জন্য শিক্ষণের বিষয় রয়েছে। এরপরে মানুষও তো একটা পশু, একটা একটা প্রাণী। আল্লাহ তাআলা বলেন, তোমাদের তো পাপ থাকবে কেন? অফি আনফুসিকুম, আমাকে চেনার জন্য এতক্ষণ যে পশুগুলো বললাম এগুলো বাদ দিয়ে তোমার নিজের ভিতরে চিন্তা করো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে চিন্তা করো, তাহলে আমাকে তোমার মধ্যেও খুঁজে পাবে, আমাকে পাবে না, আমার পরিচয় পেয়ে যাবে। অফি আনফুসিকুম, এটা আমি আগে আলোচনা করেছিলাম যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো নমুনা রেখেছেন। অবশ্য সে সময় অন্য একটা প্রসঙ্গে আলোচনা করেছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর একটা তাত্ত্বিক আলোচনা। ওখান থেকে আর একদিকে আলোচনা করা যেতে পারে, মানুষের মধ্যে আল্লাহ তাআলা মাটি রেখেছেন, পানি রেখেছেন, আগুন রেখেছেন, যত সবগুলো রেখেছেন। আমি এগুলো আলোচনা করেছিলাম যে খালি রাখেন নাই, যত রকম মাটি দুনিয়াতে আছে এখানে তত রকম মাটি আছে। মাটি কোনো জায়গায় ফসল বেশি হয়, আমাদের মাথা দাড়ি তার সাদৃশ্যপূর্ণ, কোথাও ফসল মোটি হয় না, হাতের তালু পায়ের তালু ওরকম মরুভূমি, কোথাও ফসল মোটামুটি হয়, এগুলো হচ্ছে অন্যান্য অঙ্গগুলো যেখানে মোটামুটি ফসল হয়। এরকম ভাবে পাহাড় পর্বত আমাদের মধ্যে আছে, খাল বিল নদী নালা রগ্রেশাগুলো খাল বিল নদী নালা, এই খাল বিলে বিভিন্ন প্রাণী থাকে, রক্তের মধ্যে বিভিন্ন জীবাণু আছে। এরকম ভাবে বনে জঙ্গলে বিভিন্ন পশু বসবাস করে, আমাদের মাথার মধ্যে উকুন হয়, মেয়েরকির মাথা উকুন দেখাই যায়। এছাড়া কত প্রাণী, একজন বিজ্ঞানী বলেছেন যে মানুষ ঈদের বাজারে যত ভিড়াভিড়ি করে চলে, মেলায় যেরকম ভিড়াভিড়ি করে, মানুষের দেহের উপরে অত হাজার হাজার প্রাণী ভিড়াভিড়ি করে চলে। শুধুমাত্র মুখের মধ্যে 200 প্রজাতির জীবাণু বসবাস করে, 200 প্রজাতির জীবাণু বসবাস করে। এই জন্য বড় ঔষধ আপনি ব্রাশ করলে বড় গুলো মরে যায়, আবার ওই জন্য কয়েক ঘন্টা পর পর কি করতে হয়। এই যে বিষয়গুলো, এত কিছু বসবাস করে, মানুষের মধ্যে পানি আছে, পানি দুনিয়াতে কোথাও লবণ পানি, মিষ্টি পানি, তিতা পানি, নষ্ট পানি, মানুষের মধ্যে সব আছে। মানুষের মুখের জিহ্বার নিচের থেকে মিষ্টি পানি আসে, ঘামের পানি লবণ পানি, চোখের পানি লবণ পানি, তিত্তের পানি, পিত্তের পানি, তিতা পানি, পেশাবের পানি, নষ্ট পানি, এই সব রকম পানি আছে। আগুন আছে, রাত করলে শরীর গরম হয়, দৌড় দিলে গরম হয়। এরকম ভাবে এই জন্য জ্বর আসলে ঠান্ডা করতে পানি দিয়ে, মাথায় পানি যায়, শরীরে পানি যায়। এইভাবে আপনার সবগুলো এখানে কবরস্থান আছে, ওই পশুগুলো যে বসবাস করে ওদের কবরের দরকার, ওখানে মরে ওখানে তা হয়। এমনি ভাবে আপনার পানির থেকে মাঝে মধ্যে যে জলোচ্ছ্বাস হয়, ঝর্ত বানায়, মানুষের তাও আছে। মানুষের যখন নাকে দিয়ে দেখেন নাক নিতে আপনার শ্বাস তৈরি করা, শ্বাস নেওয়ার জন্য নাকের ভিতর দিয়ে যে কোনো ধুলাবালু ঢুকে, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, নেটের ব্যবস্থা করলেন, ধুলাবালু ঢুকতে না পারে। এরপরেও যদি ভিতরে যায়, আল্লাহ তাআলা ওখানে ব্যবস্থা রেখেছেন, ওই যে নাকের ভিতরে পানি আছে ওগুলো দিয়ে বের করার জন্য। তারপরেও যদি ভিতরে যায়, এরপরে ভিতর থেকে তুফান শুরু হয়, হাতি আসে, হাতির বাতাসের বেগ কত, এই যে টর্নেডো হয়, ঝড় তুফান হয়, 100, 150, 200 পর্যন্ত হলে পরে, 200 পর্যন্ত হলে পরে মানুষ উড়াই নিয়ে চলে যায়। আর ঝড় যে হয় নাকের ভিতর থেকে হাতির সময় যে বাতাস বের হয়, এর গতি 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, তাহলে ঝড় তুফান হয়। এরপরে কত রকম প্রাণী আমাদের মধ্যে আছে, এই যে তিক, ফিতা কৃমি, গুড়া কৃমি, তারপরে আর কত কিছু আছে। এইভাবে আমরা দেখি যে এখানে পাহাড় পর্বত আছে, আটটিগুলো পাহাড় পর্বত, তাহলে মাটি পাওয়া যায়, আগুন পাওয়া যায়, পানি পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, এরকম সবগুলো এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, এবারে সব যখন পাওয়া যায়, এটা একটা ছোট্ট পৃথিবী মনে করো, এইখানে যা কিছু আছে পৃথিবীতে সব আছে, পৃথিবীতে যা আছে এখানে তার নমুনা আছে। আল্লাহ তাআলা এবারে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যে চিন্তা করো, আমার পরিচয় পেয়ে যাবে, আমার পরিচয় পেয়ে যাবে, তোমার ভিতরে যা কিছু আছে সব বুঝলা, এবারে একটু চিন্তা করে দেখো তোমার ভিতরে কোনো পরিচালক আছে কিনা। তোমার এই ক্ষুদ্র পৃথিবী, তোমার এই ছোট্ট পৃথিবী, এটা চালাবার কোনো শক্তি আছে কিনা। দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানী একমত যে এই ছোট্ট পৃথিবীটাকে, দেহটাকে পরিচালনা করার জন্য নিশ্চয়ই একটা শক্তি আছে, যেটা থাকলে পরে মানুষ কথা বলতে পারে, না থাকলে লাশ হয়ে যায়। ওটা থাকলে পরে স্ত্রী স্বামীটাকে, সন্তান আব্বাটাকে, পাড়া প্রতিবেশী সম্মান করে, ওটা থাকলে পরে সবাই, না থাকলে পরে সবাই করে দফন করো, লাশ কবরে রেখে আসো, সবাই বুঝে একটা জিনিস আছে, এটাকে বলা হয় রূহ, আরবিতে বাংলায় প্রাণ শক্তি বলা হয়। এই জন্য মানুষের কৌতূহল ছিল আগের থেকে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিল সাহাবারা অথবা ইহুদিরা পরীক্ষা করার জন্য। সূরায়ে কাহাফের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহ কি জিনিস জিজ্ঞাসা করবে। বলি রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন রূহটা হচ্ছে আমার রবের একটা আদেশ, অবা উতি তুমি আল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এই বিষয়ে এর যে বেশি কিছু এলেম দেওয়া হয় নাই। রুহু কি জিনিস তোমাদের বোঝার ক্ষমতা নাই, তোমার কি করে বুঝাবো? ওই যে বললাম না যে কুয়ার ব্যাংক আছে সাগরের ব্যাংকে যাচ্ছে, জিজ্ঞেস করে সাগরের ব্যাংকে কুয়ার ব্যাংকে যে তোমার সাগরে পানি কতটুকু, এখন সাগরের ব্যাংক কুয়ার ব্যাংকে বলবে কি করে? চুপ করে বসে আছে, সাগরের কুয়ার ব্যাংক একটা লাভ দিয়ে বলে আমার কুয়ায় যতটুকু আছে এর অর্ধেক হবে? হ্যাঁ তা হবে, মানে ওকে এটা বোঝানো সম্ভব না, বুঝায় ওর সাথে আর কোনো কথা বলার দরকার নেই, ও যা বুঝে পারে। আল্লাহ তারা বললেন আলোনা কেন রুহ, হে নবী আপনাকে ওরা জিজ্ঞেস রুহু সম্পর্কে, রুহু কি জিনিসটা বোঝার ক্ষমতা ওদের নাই, আপনি বলে দিন। বলে রুহ মিন আমরি রব্বি, রুহুটা হচ্ছে আমার রবের একটা আদেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এর চেয়ে বেশি কোনো এলেম দেওয়া হয় নাই, জ্ঞান দেওয়া হয় নাই। আল্লাহর আদেশ সত্যি তো, আল্লাহর আদেশ যতক্ষণ থাকে ততক্ষণ কথা মানে কাজ করে, আদেশ শেষ কাজ শেষ হয়ে যায়। আল্লাহ তারা বলছেন তোমার এই ক্ষুদ্র পৃথিবী এটাকে পরিচালনা করার জন্য যদি একটা শক্তির প্রয়োজন আর রুহুর প্রয়োজন, তোমরা সকলেই মানো, এখান থেকে বুঝে নাও এই বিশাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ মহাকাশ এবারে সাগর নদী নালা খাল বিল এই সবগুলোকে পরিচালনা করার জন্য একজন আছেন, তার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছুকে পরিচালনা করার জন্য যে শক্তি যিনি আছেন তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম কি? রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন গোটা জগৎ সমূহের রব। এবারে আবার বলেন সে আল্লাহ প্রয়োজন, যদি আমি এই বিষয়ে আলোচনা করছি না আজকে, কারণ এখন শুধু আল্লাহ পরিচয় নিয়ে, এরপরে পার্থক্য হবে আস্তে আস্তে আল্লাহ প্রয়োজন কি, তবে এই বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট এই জন্য আলোচনা করছি। অফি আনফুসিকুম, তোমাদের মধ্যে আল্লাহ পরিচয় আছে, এখন আল্লাহ প্রয়োজন, আল্লাহ তোমার চাও চিন্তা করো নিজের মধ্যে। তোমার ভিতরে একজন মহাবিজ্ঞানীকে ঢুকিয়ে বলো মানুষের মধ্যে রুহু কয়টা, দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানী একমত হবে রুহু কয়টা, একটাই। কারণ যদি একাধিক রুহু থাকে, একটা রুহু বলবে আজকে ঠান্ডা খাবো, একটাই বলবে গরম খাবো, একটাই বলবে মসজিদে আগে যাবো, আর একটা কি দরকার খুতবা সবাইকে আদরি চলে, দুই রুহের সংঘর্ষে আপনার এই ক্ষুদ্র পৃথিবী বা আপনার দেহটাই শেষ হয়ে যাবে। আল্লাহ তারা বলছেন যদি এই ছোট্ট পৃথিবীতে একাধিক পরিচালক হলে গণ্ডগোল লাগার সম্ভাবনা থাকে, এটা ধ্বংস হয়ে যাওয়ার সংখ্যা থাকে, জেনে রাখো লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে এই সমস্ত মখলুকাতের জন্য একাধিক আল্লাহ থাকতো, দুই আল্লাহর গণ্ডগোলে মারামারিতে আসমান জমিন ভেঙ্গে সব নিজাম চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিন সব ভেঙ্গে চুরমার হয়ে যেত। বলবেন যে আল্লাহ কোন জায়গায় আছেন, তার কালারটা কি, দৈর্ঘ্য কি, প্রস্থ কি? আল্লাহ তাআলা বলেন আফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যে চিন্তা করো, তোমার দেহকে পরিচালনা করার জন্য যে রুহুটা রয়েছে তার দৈর্ঘ্য কি, তার প্রস্থ কি, তার বেদ কি, তার কালার কি বলা যাবে? আল্লাহ তাআলা এতটুকু বলেছেন আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া ওয়া আতা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ তাআলা আরশের সমাসীন, তিনি গোটা সৃষ্টিকে তার এলেমের মাধ্যমে বেষ্টন করে আছেন। এখন আল্লাহ কিভাবে আরশে আছেন আমরা এটা জানি না, এই জন্য বলছেন তোমার রুহু কিনে চিন্তা করো, তোমার ভিতরে তোমার রুহুটা বিদ্যমান আছে বিশ্বাস করো, তোমার রুহুটা দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, বেদ কি, কালার কি বলা যাবে, তার অবস্থান কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যে পরিচালনা করে যে পরিচালক সেইটার খবর নেই তোমার, তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করছো, আল্লাহর দৈর্ঘ্য কি, প্রস্থ কি, বেদ কি, ওটা যেদিন দেখবে সেদিন বলা যাবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, রুহুর কোন কালার নাই, দেখা যায় না, কালার আছে আমরা দেখি না, রুহের কোন দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো ভালো করে চিন্তা করে দেখো, তোমার রুহুটা এত পাওয়ারফুল, তোমার মাথায় যদি উকুনে কামড় দেয়, পায়ের তলায় পিপিলিকায় কামড় দেয়, শরীরে কোথাও মশায় কামড় দেয়, ওই একটা রুহু সবগুলোকে একই সাথে বুঝতে পারে, অনুভব করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোটা সৃষ্টির মধ্যে একেবারে আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়াও যদি চলে, সেখান থেকে শুরু করে সপ্তাহের উপরে যা হচ্ছে আমি সব কিছু একই সাথে অনুভব করে, যেন আমার কোনো গ্রহ কষ্ট করতে হয় না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে পিছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার নিজের মধ্যে চিন্তা করে, এই প্রাণী জগৎ নিয়ে চিন্তা করলে আমরা এগুলো পাই। আরো কত বিশাল বিশাল বিষয় আছে। এই জন্য বিজ্ঞানী যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী, তারা গবেষণা করে চিন্তা করে তারা কি হয়ে যান, তারা আল্লাহর সাথে নত হয়ে আসেন। আমি ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা কি বলেন, যেটা আমার লেখা আছে এখানে, আজকে আর সুযোগ হচ্ছে না। দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের সামনে, কিতাবের সামনে নত হয়ে গেছেন, কারণ তারা যখন এইগুলো নিয়ে গবেষণা করে তখন তা বুঝে যে এইগুলো কোনো পরিচালনা ছাড়া চলতে পারে না। এই সবগুলো যিনি পরিচালনা করে তার নাম কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা যায়, ওনার সময় যে খলিফা ছিলেন তার দরবারে একজন উচ্চশিক্ষিত নাস্তিক বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, মুসলিম সন্তান, সে বলল যে এই যে আমরা আল্লাহ বলে এগুলো কিচ্ছু না, এগুলো সব মুসলমানদের ভুল শিখানো হয়, যদি আল্লাহ প্রমাণ করতে পারো তাহলে তোমাদের আলেমদেরকে ডাকো। খলিফা ইমাম আবু হানিফাকে খবর দিল যে এটা এর সাথে তো একজন শিক্ষিত লোক ছাড়া পারা যাবে না। খলিফা তো আবার ডাকা হলো, সময় দেওয়া হলো, দুইটার সময় আসবেন। ইমাম সাহেব আসলে একেবারে অনেক দেরি করে পাঁচটার সময়, নাস্তিক তার দরবারে বসে নাতানাতি শুরু করলো যে ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, কি আসবেন, আমার সাথে কিসের বধ করবেন। ইমাম সাহেব যখন আসতে নাস্তিক দেখে বলল, ইমাম সাহেব আপনি দেরি করলেন কি জন্য, আপনারা দুটো আসার কথা, বলে আগে তো শুনবা যে কেন দেরি করলাম, তারপরে যদি গ্রহণযোগ্য ওজন পেশ করতে না পারি তার দোষ দিবা। রাস্তা পড়েন, দেখো আমার বাড়ি ডাকলা নদীর ওই পারে আর রাস্তা রাস্তাতে এই পারে, আর তো নৌকার প্রয়োজন, নদী পথে নদীর পারে এসে দেখলাম খেয়া পারাবার ব্যবস্থা নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, হঠাৎ দেখলাম নদীর ভিতর থেকে বিশাল এক গাছ বেরোয় আসলো, কি আশ্চর্য, গাছটা আসতে তক্তা হয়ে গেল, এরপর আরো আশ্চর্য তক্তা গুলো একটা সঙ্গে লেগে যাচ্ছে, এরপর দেখলাম পেরেক বেরোয় আসলো, পেরেক গুলো ওখানে আস্তে আস্তে লেগে যাচ্ছে, এরপর একটা নৌকো হয়ে গেল। হঠাৎ কি হলো, নৌকাটা এসে আমার পাশে ভিড়লো এবং কাপ হয়ে গেল, মনে হচ্ছে আমাকে উঠাবার জন্য চেষ্টা করছে, আমি বসে পড়লাম। এরপরে দেখলাম আরো আশ্চর্য বিষয়, নৌকাটা আমার দিকে সোজা এরা প্রাসাদের দিকে চলে আসলো, ঘাটে ভিড়লো, এরপর আসলাম। এইটা হতে হতে দেরি লেগে গেছে। নাস্তিক বলল যে আমি তো শুনেছিলাম আপনি একজন বড় আলেম, বড় জ্ঞানী ব্যক্তি, আপনার সঙ্গে আমাকে বধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু একটা তো আত্মপোকা, আপনি আপনার সঙ্গে কি বধ করবো, এটাও কি সম্ভব, একটা নৌকায় এমনি গাছ আসলো, তত্তা হলো, তারপরে পেরেক লাগলো, এরপর নৌকা হলো, মাগরিব চলে আসলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে বোকা আমি না বোকা তুমি, আমি তোমার সঙ্গে বধ শেষ হয়ে গেছে, আমার বধ শেষ হয়ে গেছে, আমি তোমার সঙ্গে কোনো কোরআন হাদিস দিয়ে বধ করবো না, কারণ তুমি বস্তুবাদী বিশ্বাসী, তোমাকে বস্তু দিয়ে বুঝাচ্ছি, তোমার মতো বোকা এতটুক চিন্তা করো না, একটা নৌকা যদি কোন মাটি মিস্ত্রিবিহীন তৈরি হতে না পারে, মাটিবিহীন চলতে না পারে, তোমার মতো একটা সুন্দর একটা মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক, চোখ, কান এবং তোমার সবকিছু সৃষ্টি করলেন, কোন জায়গায় নাক দরকার, কোন জায়গায় চোখ দরকার, কোন জায়গায় মাথা দরকার, কোন জায়গায় হাত দরকার, কোন জায়গায় পা দরকার, এই সবগুলো সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব প্রাণীগুলো অধিবস্ত করে দিয়েছিলেন, এই যে সব কিছু করছেন এগুলো কোনো পরিচালক ছাড়া, কোনো মৃত্যু ছাড়া চলছে, এটা তুমি বলো, আর বলো যে নৌকা সম্ভব না, তোমার মতো বোকাস তার বাস্তব দরকার নেই। নাস্তিক বুঝতে পারলো, এই জন্য আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব মাখলুকাতকে সৃষ্টি করেছেন নিজের পরিচয় দেওয়ার জন্য, কোন এক কবি সুন্দর করেছেন, হার ওয়ারাকে দপ্তর ইস্তাদ মারিফাতিকের দিগার, এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পরিচয় রয়েছে, যদি মানুষ হয় গবেষণা করতো, চিন্তা করতো। ইনশাআল্লাহ পরিচয় নিয়ে আরো আলোচনা হবে। আমরা আজকে আলোচনা করলাম প্রাণী জগৎ নিয়ে সামান্য আলোচনা, এটা আমার জানা মতে যতটুকু জানে তারই বিশাল অংশের একটা অংশ, আর যারা আমার চেয়ে বড় আলেম, যারা বিজ্ঞানী, তারা তো অনেক কিছু জানেন। এরপরে ইনশাআল্লাহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, আমরা প্রতি জুমাতে এগুলো শুনবো নিয়মিত এবং নিজেরা গবেষণা করবো, এবং নাস্তিক এই সমাজে আবার নতুন করে তৈরি হচ্ছে, তাদের জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।